এ যাস রে ভাটি গা বাইয়া আমার ভাই ধন রে কয়ো নায়র নিত বলা তোরা কে যাস রে ভাটি গা বাইয়া আমার ভাই ধন রে কয়ো নায়র নিত বলা তোরা কে যাস কে যাস। বছর খানি ঘুরা গেল গেল রে ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না, কই যায় আমার পুরা গেল গেল রে ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না, ছিলাম রে কতই আশা লইয়া আইনা আইলো গেল গেল রথের মেলা চলা তোরা কে যাস কে যাস। প্রাণ কান্দে কান্দে প্রাণ কান্দে কান্দে প্রাণ কান্দে রে প্রাণ কান্দে নয়ন ঝরে ঝরে নয়ন ঝরে রে নয়ন ঝরে পোড়া মন রে বুঝাইলে বুঝে না কান্দে কান্দে প্রাণ কান্দে। সুজন মাঝি রে ভাই রে কয়ো গিয়া না আসিলে স্বপ্নেতে দেখা দিত বইলা তোরা কে যাস কে যাস। সিন্ধুরিয়া মেঘ উড়িয়া আইল রে ভাইয়ের খবর আনলো না আনলো না, ভাটির চরে নৌকা ফিরা আইল রে ভাইয়ের খবর আনলো না আনলো না, হৃদয় বিধি রে তুমি সদয় হইয়া ভাই রে আইনো নইলে আমার পরাণ যাবে জেলা তোরা কে যাস কে যাস। কে যাস রে ভাটি গাং বাইয়া আমার ভাই বোন রে কয়ো নাইয়র নিত বইলা কে যাস কে যাস। Thank you.